ভেট হেব ও ভেট হেব জগন্নাথ সেইটি, ভেট হেব জগন্নাথ সেইটি, যেউঠি বেড় মোহর বুড়াই বটি সেইটি, মনে রাখিতি বটি ও মনে রাখিতি বটি, মনে রাখিতি বটি ও মনে রাখিতি বটি, কহি দেলি আগরু প্রভু বন্ধু বলিটি সেইটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি। রথজাত বেড়ে মোর দেহান্ত হইলে উড়িব যশ পতাকা বড় দেউলরে, নন্দী ঘোষে থাই প্রভু চাহিথিব মোতে, চকা নয়নরু লুহ গড়াইব টোপে, চকা নয়নরু লুহ, চকা নয়নরু লুহ গড়াইব টোপে, বেল দেখি ও বেল দেখি ন দেব বন্ধু ঠকি তুমকু কোটি রাণ দেলিটি, বেল দেখি ন দেব বন্ধু ঠকি তুমকু কোটি রাণ দেলিটি সেইটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি। আড়তি বেড়রে যেবে করুণা হইব পরাণ মোহর তেবে মুকতি পাইব, যমদণ্ড লাগিব নি বৈকুণ্ঠকু যিবি, মর্ত্যরু বৈকুণ্ঠ যায় নাম গাউথিবি, মর্ত্যরু বৈকুণ্ঠ যায়, মর্ত্যরু বৈকুণ্ঠ যায় নাম গাউথিবি, বেল দেখি ও বেল দেখি কলা কমল আখি জীবন দীপলি ভাই বটি, বেল দেখি কলা কমল আখি জীবন দীপলি ভাই বটি সেইটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি মনে রাখিথিবটি, কহি দেলি আগরু প্রভু বন্ধু বলিটি সেইটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি, মনে রাখিথিবটি ও মনে রাখিথিবটি।